ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। মাওলা মাওলা তোমার প্যারা, মাওলা মাওলা তোমার প্যারা, গর্বে হাফিজুনিস পারা। ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। গর্ভে থেকে তিনি মায়ের মান বাঁচাই, দস্যু যখন মাকে বেইজ্জতি করতে যায়। গর্ভে থেকে তিনি মায়ের মান বাঁচাই, দস্যু যখন মাকে বেইজ্জতি করতে যায়। সইতে না পেরে সেই অপমান বাঘের রূপ ধরে, আসিয়া দুষ্ট ভিখারিকে দেয় ঘায়েল করে। সইতে না পেরে সেই অপমান বাঘের রূপ ধরে, আসিয়া দুষ্ট ভিখারিকে দেয় ঘায়েল করে। কি কারামত ছিল বলো না কেটা দেখাই, পীর আব্দুল কাদির ছাড়া। ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। মাওলা মাওলা তোমার প্যারা, মাওলা মাওলা তোমার প্যারা, গর্ভে হাফিজুনিস পারা। ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। ছোট ছেলের হাত ধরে মা মাদ্রাসাতে যায়, ওস্তাদ বলে এইটুকু শিশু কি পড়বে হাই। ছোট ছেলের হাত ধরে মা মাদ্রাসাতে যায়, ওস্তাদ বলে এইটুকু শিশু কি পড়বে হাই। সাথে সাথে শিশুটি বিসমিল্লাহ বলিয়া, একটা না উনিশ পারা দিল যে পড়িয়া। সাথে সাথে শিশুটি বিসমিল্লাহ বলিয়া, একটা না উনিশ পারা দিল যে বলিয়া। অবাক হলো মাওলানা, ভুল তো ধরা গেল না মায়ের গর্ভে শিক্ষা করা। ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। মাওলা মাওলা তোমার প্যারা, মাওলা মাওলা তোমার প্যারা, গর্ভে হাফিজুনিস পারা। ঝরে রহমতের ধারা এলেন মোর গাউসুলওয়ারা, অলিদের জিনিসেরা জিলান নগরের তারা। মা বলেছিল ও মোর বাবা মিথ্যে বলো না, করতে তিনি শিক্ষা তুই বিদেশে চলে যা। চল্লিশটি দিনার দিল মাতার বাহুতে বাঁধিয়া, ডাকাতি দলে ধরল তারে পথটি ঘিরিয়া। বলল ডাকাতই কি আছে তাও বাহির করিয়া, গৌস আমার তখন দিল সকল মোহর ঢালিয়া। বলল ডাকাতই কি আছে তাও বাহির করিয়া, গৌস আমার তখন দিল সকল মোহর ঢালিয়া। দেখে পীরের সততা দেখে পীরের সততা ডাকাত সবাই ধরে পা কলমা পড়িল যে তারা ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা মাওলা মাওলা তোমার প্যারা মাওলা মাওলা তোমার প্যারা গর্ভে হাফিজুনিস পারা ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা নদীর তীরে পীর দেখে এক বুড়িকে দে যায় বুড়ি বলে মোর পীরকে ধরে কি করি উপায় নদীর তীরে পীর দেখে এক বুড়িকে দে যায় বুড়ি বলে মোর পীরকে ধরে কি করি উপায় এক পুত্র আমার বিয়ে করে আসছিল নৌকায় ডুবল ঝড়ে যাত্রী সহ নৌকাটি দরিয়ায় এক পুত্র আমার বিয়ে করে আসছিল নৌকায় ডুবল ঝড়ে যাত্রী সহ নৌকাটি দরিয়ায় পীর করিল যে ফিরে আসে সকল যাত্রীরা ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা মাওলা মাওলা তোমার প্যারা মাওলা মাওলা তোমার প্যারা গর্ভে হাফিজুনিস পারা ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা যে পীর নাকি শত শত কারামত দেখায় সেই পীরেরই মুরিদি হতে এই অধম যে চায় যে পীর নাকি শত শত কারামত দেখায় সেই পীরের মুরিদ হতে এই অধম যে চায় তোমার দামান ছাড়ব না পীর আমি এ দুনিয়ায় হাসরেতে সুখ পেতে চাই তোমার ও শিলায় তোমার দামান ছাড়ব না পীর আমি এ দুনিয়ায় হাসরেতে সুখ পেতে চাই তোমার ও শিলায় তুমি নাও আপন করিয়া করিয়া এমডি মেহবুবকে পিয়া তবে খোদাও দেবে যে সাড়া ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা মাওলা মাওলা তোমার প্যারা মাওলা মাওলা তোমার প্যারা গর্ভে হাফিজুনিস পারা ঝরে রহমতের ধারা এলেন মুরগাও সুলওয়ারা ওলিদের জিনিসেরা জিলান নগরের তারা।